এই মানুষ হওয়ার পরও এদের মধ্যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদী। উম্মতে মুহাম্মাদের মধ্যেও ওই উম্মত যে উম্মত আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করে, এরা আবার এদের মধ্যে উত্তম। আল্লাহ তাআলা এই অনেক দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে তার আসমানে কিতাবের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা 17 এবং 18 নম্বর আয়াত, আয়াত দুইটির আলোচ্য বিষয় হলো তওবা। গত দুইটি আয়াত যাচ্ছিল যে যদি কোনো নারী বা পুরুষ অন্যায় কাজ করে ফেলে, জিনা করে, গোনা করে, তারপরে যদি তারা তওবা করে, সংশোধন হয়ে যায়, তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহ তাআলা অধিক তওবা গ্রহণকারী ইত্যাদি আলোচনা ছিল গত আয়াতগুলোতে। যেহেতু আগের আয়াতে গোনা এবং তওবার বিষয় ছিল, যদি বান্দা সত্যিকারে তওবা করে, ওই আলোচনার সূত্র ধরেই 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তওবা কোন কোন ব্যক্তির জন্য গ্রহণযোগ্য, কখন পর্যন্ত তওবা গ্রহণ করা হবে, কার কার তওবা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আজকের আয়াত। আয়াতের তর্জমা আগে শুনিনি। আল্লাহ তাআলা বলেন, একমাত্র তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেন ওই সমস্ত ব্যক্তিদের যারা অজ্ঞতাবশত, মূর্খতা জনিত গোনা করে ফেলে। গোনা হয়ে যাওয়ার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে তওবা করে। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল করেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং আল্লাহ তাআলা বড় প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। ওই সমস্ত ব্যক্তিদের জন্য তওবা নয় যারা অন্যায় কাজ, গুনাহের কাজ করতে থাকে। গুনাহের কাজ করতে করতে যখন তাদের মৌত, তাদের মৃত্যু উপস্থিত হয়ে যায়, তখন তারা বলে যে আমি এখনই তওবা করলাম। এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য তওবা হবে না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর জন্য যাদের তওবা গ্রহণ করা হবে না এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক, বড় বেদনাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। উপরের আয়াতে 17 নম্বর আয়াতে তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, তার শর্ত দিলেন দুইটা। এক নম্বর হলো গুনাহ করে ফেলেছে অজ্ঞতাবশত, বিজাহালাতি। দুই নম্বর হলো গুনাহ করার সাথে সাথে তওবা করে, গোনা করার সাথে সাথে তওবা করে। এই দুইটা শর্ত যদি পাওয়ে তাহলে আল্লাহ তাআলা এই বান্দার তওবা কবুল করবে। আর যদি বান্দা গোনা করতে থাকে এই আশায় যে আমি মৃত্যুর আগে তওবা করে নেব, তাহলে এই ব্যক্তির তওবা গ্রহণ করা হবে না। তাফসীরের কিতাবগুলোতে উদাহরণ দিচ্ছে ফেরাউনকে নিয়ে। ফেরাউন নীল নদে ডুবার সময় ঈমান এনেছিল, ঈমানের বাক্য সে বলেছিল, আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুন আলাইহিমা সালাতু ওয়া সালামের রবের উপর ঈমান আনলাম। মানুষ টিটকেরি মূলক আরেকজনের দিকে সম্পৃক্ত করে। ছেলে যদি দুষ্টামি করে, অন্যায় করছে, বিবিরা এসে ভাই তোর ছেলে এটা করে থয়েছে, স্বামী কচ্ছে স্ত্রী রে তোর ছেলে কিন্তু আজকে রাস্তায় এই অপকর্ম করছে, আর একজনের দিকে সম্পৃক্ত কখন করে, যখন দুজনের মাঝে সম্পর্কে একটু অবনতি ঘটে, আর যখন সম্পর্কে একটু ভালো হয়, ভালো কাজ করে, ছেলে এসএসসি পরীক্ষায় পাশ করছে, বলবে আমার ছেলে এসএসসি পরীক্ষায় এত নম্বর নিয়ে পাশ করেছে, এখন আমার হয়ে যাচ্ছে। আর অন্যায় কাজ করলে, খারাপ কাজ করলে, তখন আর একজনের দিকে সম্পৃক্ত করে বলে তোর ছেলে তোর ভাই এটা করে, তারও কিন্তু ভাই। ছেলে মাকে বলতেছে তোমার ছেলে এগুলো করে বেড়ায়, অর্থাৎ তার কোনো ভাই নাই, অবস্থা সম্পর্ক একটু দূরত্ব বোঝায়। ফেরাউনের ঈমান আনার সর্বপ্রথম ভুল এটা ছিল, সে তো বলতো যদি এটা যে আল্লাহ আমি আমার রবের প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এটা বললেই তো তার সম্পর্কের দাবি হতো যে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম। কিন্তু এটা না বলে বলে আমি মূসা এবং হারুনের খোদার প্রতি ইমান আনলাম। আমি উদাহরণ দিয়ে ওই বাপ স্বামী স্ত্রীকে বলতেছে যে তোমার ছেলে আজকে স্কুলে যায়নি, স্কুলে যে দুষ্টামি করেছে, আরেকজনের সাথে দুষ্টামি করেছে, স্ত্রীকে যেমন সম্পৃক্ত করে ছেলের সাথে অপকর্ম করার কারণে সম্পর্ক একটু ফাটা পড়ছে বোঝায়। ফেরাউন আল্লাহ তাআলার প্রতি ইমান আনল, কিন্তু ইমানের দুর্বলতা ছিল গুনাহ করতে করতে মৃত্যুর শেষ মুহূর্তে আনে একটা অপরাধ পাওয়া গেলে যে সে সম্পৃক্ত করতেছে মূসা এবং হারুন আলাইহিমাসসালাম। আল্লাহ উত্তর কি দিলেন, আল আন ওয়াকাদ আসাইতা কাবল, এখন তুমি ইমান আনতেছ অথচ তুমি অতীতে অনেক গুনাহ করেছ, এখন ইমান আনতেছ। ফেরাউন যখন ইমান আনছিল ইমান তার যথার্থভাবেই সে এনেছে, কিন্তু ইমানটা মৃত্যুর আগ মুহূর্তে শেষ মুহূর্তে গলায় কণ্ঠনালীর কাছে রূপ চলে আসার শেষ মুহূর্ত হওয়ার কারণে তার এই তওবাটা আল্লাহ তাআলার কাছে ইমানটা গ্রহণ হই নাই। এক নম্বর যে গুণ বলল বিজাহা আল্লাহ, অজ্ঞতা বশত যদি বান্দা গোনা করে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরের একটা কিতাব আছে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, তাফসিরের কিতাবগুলো বিভিন্ন ধরনের ওটা অন্য আলোচনা, কিন্তু তাফসিরের কিতাবগুলোর মধ্যে থেকে নির্ভরযোগ্য তাফসির ইবনে কাসির রুহুল মাআনি কয়েকটা আছে নির্ভরযোগ্য, তাদের কথা সহজেই সবাই গ্রহণ করে। এমন একটা কিতাব তাফসির ইবনে কাসির, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে বান্দাই গোনা করুক না কেন সে গোনার সময় অজ্ঞ থাকে, মূর্খ থাকে। কিভাবে? আমি তো জানি যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই বিশ্বাস তো আমার আছে, কিন্তু যখন আমি গোনা করি তখন আমার অন্তরে এই চিন্তাটা উপস্থিত থাকে না, তখন আমি এই চিন্তা থেকে অজ্ঞ থাকি, মূর্খ থাকি, যে আল্লাহ তাআলা যে আমাকে দেখতেছে এই চিন্তাটা আমার সামনে জাগ্রত থাকে না। বিজাহা আল্লাহিন, অজ্ঞতা বশত যদি হয়, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপর যদি সে খুব অল্প সময়ের মধ্যে গোনা করার সাথে সাথে যদি সে তওবা করে। নিকটতম সময়ের উদাহরণ দিচ্ছে যে গোনা করতে করতে গোনাহের কারণে যদি তার নেকিটা নষ্ট হয়ে যায়, গোনাহের কারণে নেকি নষ্ট হয়, কি গোনা? 80 বছরের ইবাদত বেঈমানমূলক আল্লাহকে অস্বীকার মূলক কোনো বাক্য বললে 80 বছরের গোনা না বাদ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করে বলতেন যদি কোনো ব্যক্তি কারো গীবত করো, চগলখড়ি করো, দোষ চর্চা করো, তাহলে তুমি তোমার মায়েরটা করো, তোমার বাপেরটা করো, যাতে তোমার আমল নামাটা তোমার বাপ মার আমল নামায় চলে যায়। গোনাহের দ্বারা মানুষের আমল নামা নষ্ট হয়ে যায়। তা গোনার উপর যখন বান্দা অবিচল থাকে, লাগাতার করতে থাকে, ধারাবাহিক করতে থাকে, তখন বান্দার আগের আমলগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে এরপরে যখন বান্দা আবার তওবা করে আগের আমল সহজে ফিরে আসে না। আর যদি বান্দা গোনার পরে ওই আমলটা নষ্ট হওয়ার আগেই যদি তওবা করে তাহলে বান্দার আমলটা অক্ষুণ্ণ থেকে যায়। উদাহরণ দিলে বুঝে আসবে। ইসলামের প্রথম যুগে শাস্তির বিধান একটু লঘু ছিল, অনেক সাহাবি গোনা করে নামাজের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন এ আল্লাহ রসুল আমি গোনা করে ফেলেছি, আমাকে পবিত্র করে দেন, পাক করে দেন। আল্লাহ রসুল উত্তর দেন নাই। উত্তর না দেওয়ার পর নামাজ পড়ছে, নামাজ ওই সাহাবি নামাজ পড়েছে, নামাজ পড়ার পর আল্লাহ রসুল ডাক দিয়েছেন যে আসো। ডাক দিয়ে বললেন যে তুমি যে গোনা করেছো, তুমি যে এই যে নামাজ পড়লে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা তোমার ওই গোনাটাকে মাফ করে দিয়েছে। তা গোনা যদি মাপের গোনাটা রাস্তা বের হয়ে যায়, ওই গোনা আমার কাছে জমা থেকে আমার আমলটাকে নষ্ট যদি না করে দেয়, তাহলে ওই গোনা থেকে তওবা করলে বান্দার তওবা খুব সহজেই কবুল হতে থাকে। এটা হলো বান্দার দিকে লক্ষ্য করে, আর তওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার দিকে লক্ষ্য করে। এটা কিয়ামতের আলামত আসার আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার দরজা খোলা থাকবে। কিয়ামতের আলামতের মধ্যে বড় বড় আলামত ছয়টা, তার মধ্যে একটা আলামত আছে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, আল্লাহ তাআলার কালাম জমিন থেকে উঠে যাওয়া। কিভাবে উঠবে? তাফসীরের কিতাবে বলা হয় যে সকালবেলা সবাই উঠবে, উঠার পরে কোরআনে করিম হাতে নেবে তেলাওয়াতের জন্য, দেখবে যে কোরআনে করিমের পৃষ্ঠা সাদা, একেবারে সাদা, কোনো লেখা নাই। হাফেজ কোরআনকে ডেকে জিজ্ঞেস করবে যে অমুক আয়াত বলো, হাফেজ কোরআন বলতে পারবে না, সিনা থেকে উঠে গেছে, সিনা থেকে উঠে যাবে। কেয়ামতের আলামতের মধ্যে বুখারি শরীফের একটা হাদিস আছে যে কেয়ামতের আলামতের একটা হলো ছোট আলামত যে দুনিয়া থেকে এলেম ওয়ালাদেরকে আল্লাহ তাআলা, যারা জানে ওয়ালাদেরকে আল্লাহ তাআলা উঠাই দিয়ে যাবে। ইকবাদুল ইলমু বিকবযিল উলামা, এলেম আল্লাহ তাআলা উঠাই নেবেন আলেমদেরকে উঠানোর দ্বারা। তখন লোকেরা মূর্খ লোকরে আলেম হিসেবে গ্রহণ করে তাকে নেতা বানাবে, আর সে ফতোয়া দেবে সেও গুম্বা হবে, যাকে ফতোয়া দেবে সেও গুম্বা হবে। কেয়ামতের ছোট ছোট আলামত আছে অনেক, বড় আলামতের মধ্যে যে আলামত তওবার জন্য সেটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, রাত অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে, কয়েক রাত্রের সমান, জীব জন্তুগুলো ছটফট করতে থাকবে আলোর জন্য কিন্তু আলো পাবে না, অন্ধকার। অনেক অপেক্ষার পরে মানুষ সূর্যের অপেক্ষায় থাকবে, সূর্য একটু ওঠে কিনা, পূর্ব আকাশ একটু উজ্জ্বল হয় কিনা, ইতিমধ্যে দেখতে থাকবে যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়েছে, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে মাঝ বরাবর আসবে, আসমানের মাঝ বরাবর, একেবারে শেষ পর্যন্ত যাবে না। মাঝ বরাবর আসার পরে মুসলিম শরীফের হাদিস আছে যে সূর্য ওই মাঝখানে যে আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, এ আল্লাহ আরো যাবো সামনে, হাদিস শরীফে আসছে, সূর্য প্রতি মুহূর্তে আল্লাহর কাছে অনুমতি চায়। আমাদের দেশে এখন রাত, আমেরিকা এখন দিন, এই যে সূর্য যে চলতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর থেকে অনুমতি আছে তার জন্য, এজন্য সে সামনে যাচ্ছে, যখন আল্লাহর থেকে অনুমতি থাকবে না তখন সে সামনে না যায়, উল্টা দিকে ব্যাক করবে, উল্টা দিকে ব্যাক করতে করতে একটা স্টেশনে আসার পরে আল্লাহ বলবে আর যাওয়ার দরকার নেই এবং ফিরে যাও। সূর্য যখন আসমানের মাঝ বরাবর আসবে, মাঝ বরাবর আসার পর আল্লাহ তাআলার আদেশে সূর্য আবার পশ্চিম দিকে ফিরে যাবে, ফিরে যাওয়ার পর পরের দিন থেকে আবার সূর্য যথাস্থানে স্বাভাবিক নিয়মে উদয় হবে। এই হলো সংকেত যে আর তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত বান্দা গোনা যদি জমা হয়ে শক্ত জমাট না বাঁধে, বান্দার গোনা কম হচ্ছে, বান্দা মাফ চাচ্ছে, এইভাবে বান্দা যত গোনা করুক না কেন আল্লাহ তাআলার দরবারে সমস্ত গোনার জন্য দরজা খোলা, এবং শুধু দরজা খোলা না, এই দুইটা গুণ, অজ্ঞতাবশত এবং গোনা করার পরে বান্দা সাধ্য মোতাবেক যত তাড়াতাড়ি পারতেছে তওবা করতেছে, যত তাড়াতাড়ি পারতেছে বান্দা তওবা করতেছে, এই গুণ যদি বান্দার কাছে থাকে তা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে তওবা গ্রহণ করার, তওবা করার অনেক বড় বড় সুযোগ থাকে। আমরা সবাই জানি যে এক ব্যক্তি বনী ইসরায়েলের 99 জনকে খুন করে 100 জনের মাথায় 100 জন পোড়া করে, এরপরে যে তওবা করতে যায়, তওবা করতে যাওয়ার পথে মাঝপথে মারা যায়, মাঝপথে মারা যাওয়ার পর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা আসে তার কাছে, রহমতের ফেরেশতা বলে সে তো তওবা করে, সে তওবার দিকে গিয়েছে, আর আযাবের ফেরেশতা বলে যে না সে তো এখনো তওবার লোকের কাছে যাইতে পারেনি। তখন আল্লাহ তাআলা ফয়সালা দেন দুই পাশের জায়গা মাপতে হবে। হাদিসের ব্যাখ্যায় আছে যে বাস্তবিক অর্থে তার বাড়ির এলাকার জায়গাটা ছিল কম, আর যেদিকে সে যাবে তওবার জন্য সেই জায়গাটা ছিল বেশি। যদি বাস্তবিক জমির মাপ দেওয়া হতো তাহলে ওই ব্যক্তি এখনো গোনাহের মধ্যে রয়েছে, কেন তার বাড়ির এলাকার অংশটা কম, সে এদিকে বেশি রয়েছে। আর যদি যার কাছে তওবা করতে যাবে ওই এলাকাটা কম হইতো তাহলে এই দিকটা বেশি হইতো। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন, এই জমিনকে আদেশ করবেন, জমিন তুমি এই পাঁচটা বড় হয়ে যাও আর তুমি ওই পাঁচটা ছোট হয়ে যাও। বান্দা তওবা যদি মিন করিবি করিব, বান্দা 99টা খুন করছে এটাও আল্লাহর দৃষ্টিতে করিব। করিব কি? গত সপ্তাহের আগে সপ্তাহে একবার বলেছিলাম যে মানুষ যদি গুনাকে গুনা মনে করে করতে থাকে তাহলে এই বান্দার কপালে যে কোনো একসময় তওবা নসিব হয়, আর যদি বান্দা গুনাকে হালাল মনে করে করে, বেপরোয়া হয়ে করে, এই বান্দার কপালে তওবা নসিব হয় না। করিবের একটা ব্যাখ্যা দেখবেন, যে মানুষ হারাম খাচ্ছে, গোনা করতেছে, গোনাকে গোনা না মনে করে করতেছে, এই ব্যক্তি এইটার থেকে তওবা করার মনোভাব তার তৈরি হবে না। আর যে ব্যক্তি গোনা করতেছে কিন্তু তার ভিতরে অনুভূতি আছে সে কি করতেছে, গোনা করতেছে, তাহলে এইটার থেকে তার তওবার অনুভূতি জাগ্রত হবে। বনী ইসরায়েলের ওই 100 জনের খুন করার 100 জনের পরও আল্লাহর দৃষ্টিতে সে করিব, কেন তার অনুতপ্ততা আছে তার মধ্যে যে আমি অপরাধ করেছি, আল্লাহর পক্ষ থেকে জমিনকে আদেশ করা হয়, জমিন এক পাশে যেটা লম্বা ছিল সেটা ছোট হয়, আর যেটা ছোট ছিল সেটা লম্বা হয়। সবকিছু আল্লাহর হুকুমে চলে, জমিনও আল্লাহ তাআলার হুকুমে চলে। তিন ময়দানে বনী ইসরাইল 40 বছর হাঁটবে, হাঁটার পরে দেখবে যে জায়গা আছে সে জায়গায়। আমি এর উদাহরণ দিই, ওই বয়স্ক মানুষ শহরের মানুষ টিম করে, ব্যায়াম করে, এক জায়গাতে ওড়াতে থাকে সারা দিন ধরে, 1 ঘন্টা দৌড়ানোর পরে দেখা যায় যে জায়গা তারা আছে ওই জায়গা। জমিন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করে দিবেন, দুনিয়ার ক্ষেত্রে সব মুহূর্তে আল্লাহ তাআলা জমিনের হুকুম চলে। আমাদের যশোরের এক হুজুর ছিলেন আবুল হাসান আল যশোরি নাম করে, যশোর রেল স্টেশন মাদ্রাসা আছে, উনি রেল স্টেশন মাদ্রাসা করে গেছেন, বিশাল মাদ্রাসা। আমাদের ওইদিকে সবাই ওনাকে চেনে, বড় বুজুর্গ মানুষ ছিলেন, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, আসামের থানবী রহমতুল্লাহ আলাইহি সাগরে, মানে বড়দের সান্নিধ্য প্রাপ্ত ব্যক্তি। হজ করতে গিয়ে অনেক আগের কথা, টাকা পয়সা হারাই গেছে, কাগজপত্র হারাই গেছে, যার যার টাকা পয়সা হাতে রাখতে হবে। তওয়াফ করতেছে, খুব চিন্তিত অবস্থা, চিন্তিত অবস্থায় তওয়াফ করতে করতে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, অপরিচিত এক ব্যক্তি জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? আবুল হাসান নাম, বলছি এই ব্যাপার। উনি একটা আমল বাতাই দিলেন, যে তুমি আসমানের তারকার দিকে তাকাতে তাকাতে তোমার যেদিনকে যাওয়ার ইচ্ছা থাকবে, যেদিন যাই তিনি করো, তুমি তওয়াফ করতে থাকবে এই আমল করতে করতে। আমল উনি জানেন, ওই আমল কাউকে উনি বলে যান, তুমি এই আমল করতে করতে তওয়াফ করবে আসমানের দিকে তাকায়। তওয়াফ করার অবস্থায় শুধু বাইতুল্লাহর দিকে তাকানো যায় না, ডানে বামে তাকানো যায়, আসমানের দিকে তাকানো যায়। দোয়া করার সময়, মোনাজাতের সময় আসমানের দিকে তাকানো যায়, কিন্তু আসমানের দিকে তাকাতে হবে রহমতের আশায়, রহমত আসতেছে দেখতেছি এই নিয়ে তাকানো যায় না। উনি আসমানের দিকে তাকায়, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে আসমানের দিকে তাকিয়ে তওয়াফ শুরু করছে, আমল পাঠাই দিচ্ছে সেটা। উনি মনে করছে যে মনে হয় আমার যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। ওনার নিজ মুখ থেকে শুনেছে যে ব্যক্তি, এমন অনেক ব্যক্তি জীবিত আছে, বলে যে আমি 7 তওয়াফ শেষ মুহূর্তে হঠাৎ করে আমার পায়ের নিচে দেখি দুবলা ঘাস, আর আমাদের এলাকার মসজিদের মুয়াজ্জিনের আজান, এলাকার মসজিদের মুয়াজ্জিনের আজান। উনি আমাকে বলে দিয়েছিল যে তোমার 7 তওয়াফ শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার দৃষ্টি নিচের দিকে নামাবে না। আল্লাহ তাআলা জমিনকে কিছু কিছু ব্যক্তিদের জন্য সংকীর্ণ করে, আবার কিছু কিছু ব্যক্তিদের জন্য প্রশস্ত করে। চট্টগ্রামে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো পটিয়া মাদ্রাসা। পটিয়া মাদ্রাসার যিনি বানী, ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠা করে গেছেন, বড় বুজুর্গ মানুষ, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। বুজুর্গ মানুষ মানে আধ্যাত্মিক লাইনে অনেক উচ্চ স্তরে ছিলেন, কুতুব ছিলেন, ওনার খাদেম ছিল। ওনার খাদেম দেখতেন যে হুজুর ফজরের আগে, 1 সপ্তাহের মধ্যে একদিন ফজরের আগে হুজুর যেন কোথায় চলে যায়, আবার ফজরের জামাতের 1-2 মিনিট আগে আবার হুজুর চলে আসে। খাদেম ভাবছে যে একদিন হুজুরের সাথে যাব। হুজুর বের হয়েছে তাহাজ্জুদের পরে হাঁটতে, খাদেম হাঁটা শুরু করছে। কিছুদূর যাওয়ার পরে দেখে যে ছোট্ট একটা ঘরের মধ্যে হুজুর ঢুকছেন, অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা ওর মধ্যে আছে, হুজুর সে জায়গা বসা। কিছু কি আলোচনা হলো, আলোচনার পরে হুজুর আবার বের হয়ে হুজুর চলে আসবেন পটিয়াতে। খাদেম মনে করতেছে যে হুজুর মনে পাহাড়ি এলাকায়, চট্টগ্রামের আশপাশে পাহাড় আছে, পাহাড়ি এলাকায় কোথাও আসছে, হুজুর চলে যাক, আমি সকালে হাইকে চলে যাবো মাদ্রাসায়। সকালবেলা সূর্য উদয়ের পরে মানুষজন তো কিছুই দেখে না, বাঘ ভাল্লুক বিভিন্ন জীব জানোয়ার দেখে, জঙ্গল কোথায়, আফ্রিকার জঙ্গল। 1 সপ্তাহ যাবত আর কারোর সাথে দেখা টাকা নাই, বিভিন্ন গাছের পাতা খায় আর বিভিন্ন জিনিসের সাথে অপেক্ষায় আছে যে কেউ করবে। 1 সপ্তাহ পরে আবার বৃহস্পতিবার রাত্রে হুজুর আবার দেখছে ওই জায়গা জমা হয়েছে সবার সাথে। হুজুর যখন বের হয়েছে ওই জায়গা থেকে, আব্দুল ওয়াহাব সাহেব হুজুরের পায়ে ধরছে, হুজুর আমি তো 1 সপ্তাহ এই জঙ্গলে পড়ে রয়েছি এই ঘটনা। হুজুর বলে যে আমি তোমাকে নিতে পারি, শর্ত হলো আমি জীবিত থাকাকালীন তুমি এই ঘটনা কারোর কাছে বলতে পারবে না। দেখেন বুজুর্গ কারে বলে, আমার হলে তো বলতাম যে যার পরে তুমি লিফলেট করে এলাকায় ছড়াই দিও যে আমি এত বড় বুজুর্গ। বুজুর্গ যারা হয় তারা নিজেকে থামাতে পারে। হযরত মাওলানা জামিল সাহেব ছিলেন, হযরত মাওলানা জামিল সাহেব, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলী, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলী ছিলেন জামিল সাহেব। রাত্রে উনি ঘুঘু পাখি পালতেন, রাত্রে ঘুঘু পাখি বিভিন্ন আওয়াজ করতেছে আর উনি জিকির করতেছিলেন। ঘুঘু পাখির সাথে এসকের বিভিন্ন আলোচনা উনি হয় সেই ঘুঘু পাখির আওয়াজ উনি বুঝতেছিলেন। বুঝতে বুঝতে এক পর্যায়ে ওনার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত এত জোশ আসছে উনি লাফ দিয়ে পড়ে গেছে, সামনে পানি ছিল আসার খেয়ে ওদিকে পড়ে গেছে। পড়ে গেলে আশপাশের লোক সবাই আসতে দৌড়তে, আশপাশে যারা ছিল খাদেম করতাম, খাদেমরা যখন দৌড়ছে তখন উনি বলে যে ভাই দেখো মানুষ আশপাশে পানি ফেলাই রাখে, আমি হাঁটতে গেলে জায়গা পড়ে গেছি, পড়ে যা আসার খেয়েছি। ওনার অবস্থা কি হয়েছে সেটা উনি লোকদের সামনে কি রাখছে গোপন রাখছে, এই হলো বুজুর্গদের পরিচয়। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি খাদেমের সাথে ওয়াদা দিচ্ছে যে তুমি আমি জীবিত থাকলেন এটা বলতে পারবে না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি থেকে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো ঘটনা উনি ওয়াদা দিয়েছিলেন যে আমি জীবিত থাকলেন কি করবে না, কাউকে বলবে না, কারণ বললে মানুষ আমাকে এত শ্রদ্ধা করবে এত সম্মান করবে, তখন আমার ভিতরে অহংকার এসে আমি ওই অনেক বড় কিছু হয়ে গেছি একটা ভাব আমার মধ্যে থাকবে। এই খাদেমের সাথে ওয়াদা নেওয়ার পর খাদেমদের নিয়ে আসছেন পটিয়া, পরে খাদেমরা বলছে এটা হচ্ছে আফ্রিকার অমুক জঙ্গল, আল্লাহ তাআলা বিভিন্ন ব্যক্তিদেরকে এই দুনিয়া চালানোর জন্য যে আল্লাহ তাআলার গওস কুতুব আবদাল আছে আবদালের একটা মিটিং করে সংসদ হয়, এই সংসদের আমি একজন সদস্য, তাই আমার এদিকে আসতে সপ্তাহে একদিন, এদিকে তুমি কেন আমার সাথে আসছো? এই ব্যক্তি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলী ইন্তেকালের পরে জানাজার খাটিয়া ধরে চিৎকার করছিল আর এই ধরনের ঘটনাগুলো বলছিল যে হুজুর থেকে এই ঘটনাগুলো হয়েছে, হুজুরকে দুনিয়ার মানুষ কেউ চিনতে পারেনি। আল্লাহওয়ালা বুজুর্গদের যে যেটা বলতেছিলাম জমিটা আল্লাহ তাআলা কখনো কখনো ছোট করে দেয় কখনো কখনো বড় করে দেয়, তো ওই বনি ইসরায়েলের 99 জন খুন করা 100 জনের মাথায় খুন করতে গেলেও আল্লাহ তাআলা তার তওবাটা এত বেশি ভালো লাগছে তার জন্য জমিটাকে আল্লাহ তাআলা একপাশে বড় করে দিয়েছে। এটা দলিল হলো যে আল্লাহ তাআলা বান্দার তওবা গ্রহণ করার জন্য অপেক্ষায় থাকে, আর যদি বান্দা ফাউলায়েকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যদি বান্দা এই দুইটা গুণ থাকে যে বান্দার মধ্যে তওবার আগ্রহ আছে, বান্দা যখনই সুযোগ পাবে তখনই তওবা করবে, আগ্রহ আছে এবং বান্দা অজ্ঞতাবশত গুনাহ করতেছে, আল্লাহ তাআলা এই বান্দার তওবা কবুল করবেন। দ্বিতীয় আয়াতে বলেন যে ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল হবে না যারা বেপরোয়া হয়ে গুনাহ করতে থাকে আর মৃত্যুর সময় মনে করে যে তওবা করবে, মৃত্যুর সময় তার তওবা যে গ্রহণ করা হবে না এটা তার নিজের মধ্যে মনের মধ্যে এমন কিছু অবস্থা তৈরি হয়ে যায় যে অবস্থার কারণে তার তওবার দিকে আর মন যায় না, কি দিল শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যাওয়া এটা সবচেয়ে বড় আলামত, গোনাহের কারণে দিল শক্ত হয়ে যায়, গোনা কম করলে তওবা করলে দিল নরম হয়, দিল শক্ত হওয়ার কারণে বান্দা তওবার দিকে অগ্রসর হয় না। দেখবেন আল্লাহওয়ালা বুজুর্গদের থেকে ছোট গোনা হয়ে গেলেও তারা খুব অনুনয় বিনয় করে এমন ভাবে মাপ চায় মনে হয় অনেক বড় গোনা হয়ে গেছে, আর একজন মানুষ অনেক মারাত্মক গোনা করতেছে কিন্তু তার ভিতরে অনুতপ্ততা আসতেছে না, দিল নরম হচ্ছে না, এটার আলামত হলো যে তার গোনা করতে করতে দিল শক্ত হয়ে গেছে, সে এখন শেষ তওবার দিকে যাবার তার আলামত নাই। ইবলিসের ঘটনা শুনাইছিলাম খুতবাতে, ইসলাহি খুতবাত নামক কিতাবে আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসরায়েলের রেওয়ায়েত যদিও কিন্তু শিক্ষণীয় ঘটনা, আল্লামা তুকি ইসমাইল আহমদ বরকাত ইসলাহি খুতবাত নামক কিতাবে আছে যে গোনা করতে করতে মানুষের দিল এত শক্ত হয়ে যায় তখন মানুষ আর গোনা থেকে তওবা করার মনোভাব তার থাকে না, যদি মানুষ এই আশায় তওবা করে যে আমি গোনা করতে থাকি মৃত্যুর আগে তওবা করব। ইবলিস মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে আলোচনার জন্য কথাবার্তার জন্য, এখন আমাদের এলাকায় যখন দেশে যখন অনেক আগে মোবাইল ছিল না, 20 বছর আগে বা 10 বছর আগে দোকানে একটা মোবাইল থাকতো, দোকানের মোবাইলে যে বিদেশের ভাইয়ের সাথে কথা বলতে হইত, মুসা আলাইহিস সালামের নিয়ম ছিল তোর পাহাড়ে যে আল্লাহ তাআলার কিছু নাম শিখানো ছিল, ওই নাম উচ্চারণ করলে উপর থেকে আওয়াজ আসতো জি মুসা কি বলো, সবাই মুসা আলাইহিস সালামের কাছে কোনো হুকুম জানতে চাইতো, বিভিন্ন জিনিস জানতে চাইতো, মুসা আমার এই রিজিকের অভাব কেন, আমার এই পেরেশানি কেন, আমার অসুস্থতা কেন, মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে আলোচনা করার সময় এগুলো পেশ করতেন আল্লাহ তার উত্তরও দিতেন, কত সহজ ছিল। ইবলিসের সাথে সাক্ষাৎ, ইবলিস মুসা আলাইহিসসালামকে বলে যে ভাই মুসা আপনি তো আল্লাহর সাথে সাক্ষাতে যা আলোচনায় যান কথাবার্তায় যান, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন তো যে আল্লাহ তাআলা আমার জন্য তওবার দরজা খোলা রাখছে কিনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলে যে হ্যাঁ মুসা, ইবলিসের জন্য তো এখনো তওবা দরজা খোলা আছে, ইবলিসের জন্য এখনো তওবা দরজা খোলা আছে। যে কি আল্লাহ কি তওবা তো, ইবলিস যে কারণে অভিশপ্ত হয়েছে, যে কারণে তাকে আমি জান্নাত থেকে বের করে দিয়ে অভিশপ্ত করেছি, সেটা ঘরে আদমকে সিজদা করি নাই, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিলেন কিন্তু ইবলিস সিজদা করি নাই। সুতরাং এখন যদি ইবলিস শয়তান সে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যে সিজদা করে তাহলে তার মাফ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম খুব খুশি, দেখবেন ফয়সালা হয়ে গেছে, একটু মাপ চালিয়ে হয়ে যাবে, শেষকালে ব্যাখ্যা হয়ে থাকবে না মাপ সাবর দিল শক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি যে ইবলিসের জন্য তওবার রাস্তা খুলে গেছে, ইবলিস তো মাপ চাই ভালো হয়ে যাবে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে ইবলিসকে, ইবলিস বলে জীবন দশায় যার চিন্তা করলাম না, এখন তার কবরে যে চিন্তা করে অপমান হবে এইটা আমি পারবো না। মৃত্যুর সময় যে শেষ মুহূর্তে তারা তওবা কবুল হবে না এটা আলামত। আমার জীবনের বাস্তব ঘটনা এর আগে হয়তো এক দুইবার বলেছি আপনাদেরকে, যে মাদ্রাসায় হেফজ পড়তাম ওই মাদ্রাসায় একজন বড় হুজুর ছিলেন, বুজুর্গ মানুষ, কারি সাহেব হুজুর নাম করে, বড় বুজুর্গ মানুষ। কি বুজুর্গ মানুষ, ডাকাতরা ওনার নাম শুনলে কি করতো, ডাকাতি করা ছেড়ে দিত, বুজুর্গ মানুষ। ছোট এই হুজুরকে মানুষ মৃত্যুর আগে তওবার জন্য নিয়ে যাইতেন মাদ্রাসার এলাকার নাম বাঁশগ্রাম, পাশের যে এলাকায় নিয়ে যাচ্ছেন তওবার জন্য সেই এলাকার গ্রামের নাম হলো বগুড়া, গ্রাম বগুড়া, জেলা বগুড়া না, এলাকার মাতবা। মাতবা বেশ জায়গা জমির মালিক, সারা জীবন মাতবারি করছে, ছেলেরা ধরে নিয়ে গেছে যে হুজুর একটু আপাকে তওবা করা যায়। হুজুরের সাথে আমি খাদেম হিসেবে গেছি, ধ্যানে গেছি, ধ্যান যাতায়াত আমাদেরকে উনি বারান্দায় বসা শীতকালের দিন ওনার কাছে নিয়ে গেছে মাথার কাছে। হুজুর বিভিন্ন কথা বলতে বলতে বলছে মাতবা সাহেব আসেন একটু তওবা পড়ে নি। মাতবা সাহেব বলছেন না আমি তো কেন তওবা পড়ো, আমি কি মারা যাচ্ছি নাকি। হুজুর বারবার বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মাতবা সাহেব তওবা পড়তে রাজি না। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দিনে 70 বারের বেশি, 100 বারও আছে, আজকে দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে মাপ চাই, তোমরাও আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও। আমি তওবা, আমার গোনা হোক আর না হোক আমি আল্লাহর কাছে মাপ চাইতে সমস্যা কোথায়, মাপ যে আমি চাবো না এটার আলামত হলো আমার দিল শক্ত হয়ে গেছে। মাদ্রাসা সাহেবকে কোনো মতে জবান দিয়ে কলেমা তওবার বাক্যগুলো উচ্চারণ করা গেল না। আমরা উঠান এরিয়া পার হয়ে ভ্যানে থাকতেই মাতবা সাহেবের স্ত্রী এবং ছেলে মেয়েরা চিৎকার দিয়ে বলছে হুজুর আব্বার রুহ তো বের হয়ে গেছে। এই যে বান্দা যখন গোনা করতে থাকে গোনাকে গোনা না মনে করে, এখন না তখন গোনা করব, তখন এখন না তো সামনে তওবা করব, এইভাবে যদি বান্দা নিয়মিতভাবে তওবা না করে গোনা করতে থাকে এই বান্দার মৃত্যুর সময় তওবা নসিব হয় না। আর যদি বান্দার দিনে 100 বার করে 1000 বার গুনাহ করবে 1000 বার তওবা করবে এই বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করবে। আমাদের সমাজে অনেক সময় আমরা দুনিয়ার মানুষের নিয়ম হলো যে একবার মাফ চাইতে, দুইবার মাফ চাইতে, তিনবার মাফ চাইলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ তাআলার দরবার ভিন্ন। আল্লাহ তাআলার দরবার এত বড় দরবার যে বান্দা যত বেশি গুনাহ করুক না কেন গুনার পরে যদি বান্দা তওবা করে আল্লাহ তাআলা এই বান্দার প্রতি বেশি খুশি হন। জন্য আল্লাহ তাআলা বান্দার তওবার জন্য মিন করিবিনের ব্যাখ্যায় বলতেছিলাম যে বান্দা যদি নিয়মিতভাবে শুধু গোনাই করতে থাকে কিন্তু তওবা করে না এই বান্দার তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। গোনা করতেছে তওবা করতেছে এই তওবাটা আল্লাহর কাছে খুব সহজেই কবুল হয়। গত সপ্তাহে হয়তো বা কোনো এক সময় বলেছিলাম মুফতি আব্দুর রহমান সাহেব আমাদের বসুন্ধরার বড় বুজুর্গ মানুষ ছিলেন, যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ বসুন্ধরা এরিয়া ব্লক হয়ে গেছে। আমরা জানাজা শেষ করে যখন ফিরে আসতেছিলাম মানুষ আফসোস করতেছিল যে আমরা তো কি পাইলাম না জানাজা, সব গাড়ি জাম হয়ে গিয়েছিল, 2 বছর আগেই মারা গিয়েছিলেন হুজুর। হুজুরের সামনে এক ব্যক্তি অফিসে চাকরি করে, বসুন্ধর গ্রুপের বড় একজন অফিসার, কিন্তু সে ফিলিংসে হইতে হয় হুজুরের কাছে, হুজুর আসলে তো সে হইতে হয় জানি তো এটা গুনাহের কাজ, তারপর তো পারি না। হুজুর বলেন ঠিক আছে করতে থাকেন, তবে সেভ করার সাথে সাথে আল্লাহর কাছে সাথে সাথে মাপ চেয়ে নিয়ে, এটা আবার কেমন কথা, আজকে সে পেলাম আবার মাফ সালাম, কালকে সে পেলাম আবার মাফ সালাম। পাশে অনেক হুজুর আছেন, আমাদের উমাইর কুব্বাতি সে হুজুর পাশে ছিলেন, জিজ্ঞেস করেছে হুজুর এটা কেন, হুজুর বললেন যে সে যে গুনাহ করতেছে তার ভিতরে গুনাহের ভয়টা থাকবে, গুনাহের ভয়টা থাকবে। একজন মানুষ হারাম খাচ্ছে, তার ভিতরে ভয় আছে যে আমি হারাম খাচ্ছি বাধ্য হয়ে কোনো কারণে, কিন্তু যে এটাকে সে হালাল মনে করে খায়, আর এটা কি গুনাহ, এটা তো গুনাহই না, এটা কি কি এমনি সবাই করে আমি করতেছি, এই মনোভাব হলে তার তার আল্লাহ থেকে তওবাতান নসীব হয়। তা হাদিস শরীফে আছে, নেক বান্দার আলামত হলো নেক বান্দার সামনে ছোট একটা গুনাহ হলেও নেক বান্দা পাহাড় মনে করবে এটাকে, আর বৎকারের আলামত হলো যে বৎকার পাহাড় পরিমাণ গোনা করেও সে মনে করবে তার নাকের উপর ছোট্ট একটা মাছি বসে আছে, হাত দিয়ে নাড়া দিয়ে এই মাছিটাকে উড়াই দিবে। এটাই হলো দ্বিতীয় আয়াতের ওয়ালাইসা তাওবাতুল লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু পর্যন্ত সে গোনা কুটি আছে তওবা সে করে না, তওবা সে করে না, এই ব্যক্তির জন্য তওবা কবুল হবে না, তওবার রাস্তা তার থাকবে না, কারণ সে তো আগে একবারও তওবা করে নাই, তিনি 100 বার গুনাহ করেছে 100 বার আল্লাহর কাছে মাফ চেয়েছে। দ্বিতীয় নাম্বার, আর যাদের তওবা কবুল হবে না, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। কাফের অবস্থায় মৃত্যুবরণ দুইটা, একটা হলো জন্মগতভাবে কাফের, এটা আমরা জানি, আর একটা হলো কোনো কারণে ঈমান চলে যাওয়ার কাজ সে করেছে, অকাট্য বিষয়কে অস্বীকার করেছে। মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তাআলা যে দিনের একটা কেন্দ্র, কোরআন আল্লাহ তাআলা অকাট্য বাণী, এটার প্রতি যেভাবে বিশ্বাস রাখার দরকার ছিল এটাকে সে রাখি নাই, মসজিদের প্রতি যে বিশ্বাস রাখার ছিল এটা সে রাখি নাই, নেক বান্দাদের প্রতি বুজুর্গদের প্রতি যে বিশ্বাস রাখার দরকার ছিল এই বিশ্বাসটা রাখি নাই, এইগুলো বিভিন্ন গোনাহের কারণে বান্দার শেষ মুহূর্তে তওবা কবুল হয় না, শেষ মুহূর্তে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার, মৃত্যুর সময় যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করি নাই, একথা বলি নাই যারা কাফের, উপস্থাপন হলো যারা মৃত্যুবরণ করতেছে কুফফার কাফের অবস্থায়, অর্থাৎ মৃত্যুর সময় কুফরি হয়ে গেছে। এই জন্য অনেক বান্দারা দেখবেন তবু কি করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঈমানের সাথে যেন আমার মৃত্যু হয়। শয়তান যে আক্রমণগুলো করে মৃত্যুর সময় আক্রমণ, বড় মারাত্মক আক্রমণ, শয়তান বাম দিকে এসে তাকে যুক্তি দিতে থাকে, বিভিন্ন কথা বলে বলে তাকে উল্টা পাল্টা বুঝ দিতে থাকে। এই জন্য কোনো মাইয়েতকে দেখতে গেলে বাম পাশ থেকে দেখতে যেতে নাই, কোনো অসুস্থ ব্যক্তিকে মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যেতে গেলে কখনো বাম পাশ থেকে দেখতে যাইতে নাই, যদি ডান পাশে যাওয়ার ব্যবস্থা থাকে ডান পাশে যাওয়া, কোনো অবস্থায় কোনো মাইয়েতকে অসুস্থ ব্যক্তিকে বাম পাশ দিয়ে শেষ মুহূর্তের পানি না দেওয়া, শয়তান বাম পাশ দিয়ে আসে, শয়তানের কাজ হলো বাম। উদাহরণ, একজন মানুষের নামাজের মধ্যে অস্বস্তি হয়, চিন্তা, বিভিন্ন চিন্তা আসে, আল্লাহ আল্লাহ বুজুর্গরা বলেন নামাজের আগে বাম পাশে থুতু ফেলবে, থুতুর মতো ফেলবে, এই থুতু আবার পাশের মুসল্লির গায়ে না, থুতু ফেলতে গেছে হুজুর, মানে শয়তান বাম পাশ দিয়ে এসে অস্বস্তি দেয়, ধোকা দেয়, তা থুতু ফেলার উদ্দেশ্য হলো তাকে ধিক্কার দেওয়া, লাঞ্ছনা দেওয়া। রাত্রে যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে, স্বপ্ন ভালো হইতে পারে খারাপ হইতে পারে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, খারাপ স্বপ্ন দেখলে চারটা কাজ করতে হয়, এক নম্বর হলো আউযু বিল্লাহি মিন শাররি হাযিহি রুইয়া, যে অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া, আর একটা হলো বাম দিকে থুতু ফেলা, তিনবার থুতু ফেলা, দুই, তিন নম্বর হলো যে পার্শ্বে শুয়েছিলাম অন্য পার্শ্বে পরিবর্তন করা, চার নম্বর হলো ব্যাখ্যা যারা জানে না এদের কাছে এই স্বপ্নটা না বলা, যারা ব্যাখ্যা জানে আমানতদার দিনদার পরেজদার এমন ব্যক্তির কাছে ব্যাখ্যা করা, এই চারটার মধ্যে একটা আছে বাম দিকে থুতু ফেলা, কেন বাম দিকে, শয়তান বাম দিক থেকে আসে, শয়তান বাম দিক থেকে এসে অস্বস্তি দেয়। একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় তার কাছে শয়তান এই বাম দিকে এসে বিভিন্ন ভাবে তাকে ধোকা দেয়। নিকার পরেজগারের বহুত আলামত আছে যে মৃত্যুর আগে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাফসীরকারগণ বলে যে কেন সে আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে এই জন্য যে শয়তান তাকে বিভিন্ন ধোকা দিচ্ছে আল্লাহ নাই, আর সে বলতেছে আল্লাহ আল্লাহ, অবশ্যই আল্লাহ তারা আছে, এই সমস্ত অন্য কিছু বলতে পারতো, মা বাপ, আমরা যেমন বিভিন্ন সময় ব্যথা পাইলে বাপ মাকে ডাকি উহ আ বলি, কিন্তু মৃত্যুর আগে ইমানদারদের জবান দেওয়া হয় কলেমা তাইয়্যিবা বের হবে, নাহলে আল্লাহ আল্লাহ শব্দ বের হবে, কেন বের হবে, ওই শয়তান তাকে ধোকা দিচ্ছে আর তার ইমানি শক্তি তাকে ওই সময় বাঁচাচ্ছে। এই সময় মানুষের ব্রেনের শক্তি শারীরিক শক্তি কাজ করে না, এই সময় মানুষের ব্রেনের শক্তি শারীরিক শক্তি, আমি খুব শিক্ষিত আমি বড় হুজুর ওই সময় আমি এইগুলো আমার কোনো কাজে লাগবে না, আমি বড় শিক্ষিত আমার কোনো কাজে লাগবে না, আমি বড় শক্তিশালী আমার কোনো, আমার আমল আমার ইমানের অতীতের যে অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা আমাকে ওই সময় সাহায্য করে শয়তানের উৎপত্তিতে আমাকে বড় সাহায্য করবে, আল্লামা রাজী রহমতুল্লাহ আলী, ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলী, আল্লামা রাজী রহমতুল্লাহ আলী সারা জীবন শেষের দিকে মানুষকে ইমানের ব্যক্তি শেখাতেন যে আল্লাহ আছে দলিল কি, বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতেন, শিক্ষিত মানুষকে যুক্তি দিয়ে দিয়ে বোঝাতেন। একবার এক লোক খেতে কাজ করতেছে, এর কাছে গেছে, যার পরে গেছে আল্লাহ আছে দলিল কি কর, সাধারণ মানুষের কাছে কিভাবে দলিল দিবে, আলেম হলে না কোরআন হাদিসের দলিল দিবে, আর যদি কোরআন হাদিসের আলোকে যে যুক্তিবিদ্যাগুলো আছে মান্তিক দার্শনিক বিদ্যা এই বিদ্যা যারা পড়ে উত্তর দিবে, কিন্তু যে ব্যক্তি খেতে কাজ করে সে আবার কি কাজ, তখন বলে যা দেখাচ্ছি, উনি চেনে না ওনাকে, হাল ধুয়ে বড় লাঠি নিয়ে আসে, এই যে আল্লাহ আছে দলিল হলো তোর লাঠি, আল্লাহ না আছে এগুলো দলিল, এগুলো এত কিছু চলতেছে কিভাবে, তো উনি বলতেন যে এক একজনের দলিল এক এক প্রকার, কারোর দলিল লাঠি। এই ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে শয়তানের সাথে বহস করতে করতে 100টা দলিল ঠিক করেছেন, 100 দলিল ওনার কি হয়েছে খণ্ডন হয়ে যায়, 100 দলিল ওনার খণ্ডন হয়ে যায়। উনি এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়েছিলেন বায়াত হওয়ার জন্য, বায়াত হয়েছিলেন না, কিন্তু বুজুর্গের কাছে সত্যিকার আগ্রহ নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওনার ইলমি যোগ্যতা আর বুজুর্গের যোগ্যতার ক্ষেত্রে সন্দেহ লাগার কারণে বুজুর্গ থেকে ফিরে আসছিলেন, সন্দেহের কারণে না, উনি মনে হচ্ছে এসেছে আর ভালো ব্যক্তির কাছে যাব, কিন্তু যাওয়ার নসিব হয়নি। ওই বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গদের ঘটনা সত্য, ওই বুজুর্গ ওযু করার সময় ওযুর পানি ঠিককে মারে দিয়ে বলে যে বল বিনা দলিলে আল্লাহ এক। খাদিম জিজ্ঞেস করেছিল হুজুর কারে পানি ঠিককে মারলে, কারে পানি ঠিককে মারলে, তখন বললেন যে ওই ফখরুদ্দিন রাজি তার মৃত্যুর আগে শয়তানের সাথে তার তর্ক চলতেছিল, সে একটা যুক্তি পেশ করে আর শয়তান এটা কি করে খণ্ডন করে, তা মানুষের যোগ্যতা ওই সময় কাজ করে না, যেটা বোঝাচ্ছিলাম, যদি যোগ্যতা কাজ করতো ফখরুদ্দিন রাজি 100টা দলিল যে কোনো একটা দলিলে ইবলিসকে আটকাতে পারতো। 100 দলিল যখন শেষ হয়ে গেছে, শেষকালে ওই আল্লাহওয়ালা বুজুর্গের পানি ছিটার বরকতে এক উত্তর দিয়ে দিয়েছে যে আমার কাছে কোনো দলিল লাগবে না, বিনা দলিল আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। এই খাদেম সন্দেহ হয়েছে, হইতে পারে সন্দেহ, খাদেম আমার সংবাদ রাখছে, রাখার পরে বলেন হ্যাঁ ঠিকই আছে, আসরের সময় হুজুর ওযু করতেছিলেন, আসরের আগে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়। মৃত্যুর আগে শয়তান ইমান হারা হওয়ার জন্য বিবিধ, ইমান হারার বহুত আলামত, ভালো মানুষের প্রতি কোধারণ রাখা এটা ইমান আলামত, আলেমদেরকে এলেমের কারণে, নেক বান্দাদের নেক হওয়ার কারণে, ইবাদতকারীকে ইবাদত করার কারণে, আল্লাহর ঘর মসজিদ মসজিদ হওয়ার কারণে, দিনই কোনো জিনিসকে দিন হওয়ার কারণে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, ঘৃণা করে, শত্রুতা করে, তাহলে শেষ মুহূর্তে তার কাদ আইয়াক পোড়া বেঈমান হয়ে যাওয়ার উপায় আছে। দেখবেন আজকে বিভিন্ন সময় বিভিন্ন জমা লিখসাদ দেয় বড় বড় শিক্ষিত মানুষ, কিন্তু হঠাৎ করে করে এমন এমন কথা বলতে বের হয়ে যায় ইমান হারা হয়ে। বেশ কিছুদিন আগে এক লোক মাসলা জিজ্ঞেস করেছে, একজন বড় শিক্ষিত মানুষের কথা, সে ব্যক্তি বলে ফেলছে যদি এদিকে আল্লাহ এসে আমাকে বলে তা আমি আল্লাহর কথাও মানব না। কোন স্তর হলে মানুষ এই কথা বলে, একদিনই তো আসেনি তার এই কথাগুলো, ভিতর থেকে ইমানটা চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। উদাহরণ দিচ্ছিলাম যে বেঈমান হয়ে মারার দুইটা অবস্থা, একটা হলো জন্মগতভাবে কাফির, আর একটা হলো না লেবাসে মুসলমান ছিল, আমলে কিছু মুসলমান ছিল, কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত আমলের দরকার ছিল এই আমল তার মধ্যে ছিল না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মেসওয়াকের 100টা ফজিলত দেখছেন, মেসওয়াক যে আমরা করি 100টা ফজিলত, আমরা তো এটাকে আমলে আনিনি, আলোচনা আসছে তাই বলতেছি, তো মনে করি যে টুথপেস্টের যুগ, টুথব্রাশের যুগ, না ভাই, মেসওয়াকের অনেক বড় ফজিলত, এটা আল্লাহর হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি মেসওয়াক করা উম্মতের জন্য ফরজ করে দিতাম। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 100টা ফজিলতের মধ্যে একটা ফজিলত দেখছে যে মৃত্যুর সময় কলমা নসিব হয়। তাফসীরে লিখতেছে, এই ব্যাখ্যা লিখতেছে কেন, যে সুন্নতকে মহব্বত করে আমল করেছে, দ্বীনের কোন জিনিসকে যদি আমি মহব্বত করি, আল্লাহর ঘর মসজিদকে আমি মহব্বত করি অন্তর থেকে, বিদ্বেষ পোষণ রাখি না, শত্রুতা রাখি না, এই মহব্বত আমার শেষ ওই ঈমান নিয়ে বিদায় নেওয়ার সাহায্য করে। আলোচনা আসতেছিল ওহম কুফার যে মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়, দুইটা জন্মগত হবে একটা আমলে দিক থেকে, এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গরা সবসময় দোয়ার মধ্যে বলে ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করেছিল, টিপকিরি গিরি ওনার বিদ্বেষ পোষণকারী ছিল, শত্রু ছিল, যে আপনার মুখের দাড়ি বেশি দামি ওই দোকানদার নাকি আমার এই ছাগলের মুখের দাড়ি বেশি দামি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন যে এখন বলতে পারবো না, মৃত্যুর পরে বলতে পারবো, যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমার এই মুখের দাড়ি অনেক দামি, কারণ এই দাড়ি জান্নাতে যাবে। আর যদি বেঈমান অবস্থায় মারা যায় তাহলে আমার চাইতে ছাগলের মুখের দাড়ি অনেক বেশি দামি, কারণ তার হিসাব নিকাশ হবে না, আর আমার হিসাব নিকাশ হবে বেঈমান হওয়ার কারণে আমার হাসর ময়দান খারাপ হয়ে যেতে পারে। এই জন্য মৃত্যুর সময় ঈমান এটা সবার কাম্য হওয়া চাই। ঈমান এটা এমন কোন দলিল না যে আমার কাছে আজীবন থাকবে, সূক্ষ্ম জিনিস। জুমার বয়ানেও বলেছিলাম যে মুসলিম শরীফের হাদিসে আছে, শেষ জামানায় সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের হবে, বিকেলে মুসলমান থাকবে সকালে কাফের হবে, সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে কাফের সকালে মুসলমান। এই জন্য ঈমান অবস্থায় মৃত্যুবরণ করা এটা হলো তওবা, আল্লাহ তাআলার কাছে এরা তওবা গ্রহণযোগ্য। যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে এদের তওবা গ্রহণযোগ্য না, এমনকি যদি জন্মগতভাবে বেঈমান হয়ে মারা যায় তার জন্য দুনিয়ার মানুষ মাপ চাওয়ার অনুমতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় মুনাফিক ছিল, আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, কষ্টের কোনো সীমা নাই। আম্মাতান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে অপবাদ দিয়েছে, আয়েশা অন্য পরপুরুষের সাথে অপকর্ম করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কোনো রাস্তা বাকি ছিল না, আল্লাহ রাসূলকে কি দিতে, বিভিন্ন ভাবে কষ্ট দিতে। আব্দুল্লাহ ইবনে সুলুলের ছেলে আসে আব্দুল্লাহ না, বলছে আল্লাহ রাসূল আপনার একটা জামা দেন গায়ে, আল্লাহ রাসূল দিয়ে দিলেন জামাটা, বলেন আমার আব্বার জানাজার নামাজ আপনি পড়ান। আল্লাহ রাসূল যাইতে চাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন, ওমর রাদিয়াল্লাহু আইনের উপর থাকতেন, আল্লাহ রাসূল বাধা মানলেন না, জানাজা দাঁড়াবেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলতেন ওলা তুসাল্লি আলা কবরি, যে ওই ব্যক্তির জানাজা আপনি কি করবেন না, শরীক হবেন না, যে ব্যক্তি কাফের অবস্থায় মারা গিয়েছে। এরপরে ওনার চাচা আরো যারা বেঈমান হয়ে মারা যায় এদের জন্য আল্লাহ রাসূল মাফ চাইতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম 11 নম্বর পারার 19 নম্বর 20 আয়াত বলেন যে না, তাদের জন্য আপনি মাফও চাইতে পারবেন না আল্লাহ তাআলার কাছে। যে দুনিয়ায় জীবিত থাকাকালীন তার সুযোগ ছিল, তার সিলমোহর হয়ে গেছে কাফের, তার জন্য আপনি মাফও চাইতে পারবেন না। তাই যারা জন্মগতভাবে কাফের এদের জন্য বেশি মারাত্মক হলো, যে দুনিয়ার মানুষ এদের জন্য মাফ চাওয়ার সুযোগ নাই। আর যারা আল্লাহ না করুক মৃত্যুর সময় যদি আল্লাহ না করুক ঈমান নিয়ে গেছে কি না জানি না, এটা আমরা জানি না, এটা হাসরের মাঝে সে বুঝবে, কিন্তু তাদের জন্য আমরা মাফ চাইতে পারি, এই হলো ব্যবধান। বাকি ঈমানের দিক থেকে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া না যাওয়ার দিক থেকে, গ্রহণযোগ্যতা তওবা কবুল হওয়া না হওয়ার দিক থেকে উভয়ে সমান, কিন্তু দুনিয়ার মানুষ মাপ চাওয়ার ব্যাপারে ওদের মাপ চাইতে পারবে না, এদের মাপ চাইতে পারবে। উলাইকা আতাদনা লাহু, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। কারা? দুই শ্রেণীর মানুষ, সবসময় গোনা করছে, কখনো তওবার দিকে আসতে চায় না। দ্বিতীয় নম্বর হলো মৃত্যুর সময় তাদের কি হয়নি, ঈমান ছিল না, কাফের অবস্থা মারা গেছে। আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। আজকের দুইটা আয়াতের শিক্ষা হলো যে গোনা যত বেশি করব হয়ে যাবে, গোনা মানুষ হিসেবে গোনা হবে, সাথে সাথে তওবা করব। রাত্রে ঘুমানোর আগে আসলে থানবী রহমতুল্লাহ আলাইহি ওযীফা দিতেন, রাত্রে ঘুমানোর আগে চোখ বন্ধ করে চিন্তা করো যে আজকে কতজনের জন্য সাথে গীবত করেছে, কতজনের চোখগুলো ক্ষতি করেছে, কতজনের চোখের গোনা কতগুলো করেছে, জবানের গোনা কতগুলো করেছে, কত কি গোনা করেছো, এই সমস্ত গোনাগুলো হিসাব করে করে আল্লাহর কাছে মাপ চেয়ে তারপরে ঘুমাও। রাত্রে মাপ চেয়ে ঘুমাইছি, সকালে আবার অফিস ব্যবসা বাণিজ্যে গিয়েছে, আবার গোনা হয়েছে, রাত্রে আবার মাপ চাচ্ছি। এই জন্য আল্লাহ বলা বুজুর্গরা সকালে 100 বার তওবা, বিকালে 100 বার তওবা। এই যে বান্দা যত বেশি মাপ চাবে বান্দার আরো মাপ চাইতে আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের এই তাৎপর্য বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। আমাদের দুইটি এলান শুনতে হবে রমজান মাস সামনে। রমজান মাসে আমাদের তাফসীর এবং জিকিরের আমল আসরের পরে হবে, আসরের পরে অল্প সময় হবে, আমরা ইনশাআল্লাহ যার যার বাড়িতে যে ইফতার করতে পারবো, বাসায় যে ইফতার করতে পারবো, এতটুক সময় রমজান মাস দোয়া কবুলের সময়, এই জন্য আমাদের এই আমলগুলো রমজান মাসে আসরের পরে হবে।